بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. إخواني وأحبابي الكرام، هذه الدروس بدي باب في السجود للسهو. ما نشكله نوصله في مجي خناشة ما بولي جاوي بولي باردا سي كنغري فورا غريبو نماز مزي جباري عرض زبان ما سهو سجده এই সুজিদাই বা কেঙ্গরে দিব হতন দিয়া হরিব খন হালত মা দিয়া হরিব খন চিজা মা দিয়া হরিব ইনের বাবত কিছু কথা হয়ে বললা হাজর হইলা অনারা আর বিজ্ঞানে জানি ইনসান হদি বেতো গলত তো আরাই ইনসান আর তুন গলত হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন নুয়াস মাঝে এন্দিলা সাহু ওইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুজিদা গজিরে এন্দিলা সাহু আসে হাদিস মাঝে তেলে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজ মাঝে এনলা বুলুলে ইয়ানরে ফুরা গজি আর ইয়ানরে ফুরা গজি বল্লা উডিয়ারে কিছু শিখা শিখি করি বল্লা অনরার মতন হাদরেলা সাহু মানে বুলেরি ওয়াকদ সাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন দিয়া বুলুই ইয়ান আল্লাহ উডি বিশি ভালো ইয়ে কে আর ইয়ানরে আহকাম জানি ভাইজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদুর উম্মতরে আহকাম জানাই আদা মিন তামামি নিয়মতিল্লাহি আলা উম্মতিহি ওয়া ইকমাল দীনিহিম আল্লাহ তবারক ওয়া তাআলা আর আমরা বেগুনের তৌফিক দে তেলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদা করি ইত্তিবা করি রাসূলের দিনগুলি নামাজ মাঝে বলে দিয়ে ফুরা গজি আর ইংরি ফুরা গজি হাই সমাজে সাবেত আছে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি সাল্লামা মিন ইসনতাইন ফাসাজাদ রাসূলের মাঝে তেরা হাতে নামাজ মাঝে দুই হাতে সালাম ফিরে রইয়ে ইয়া সারে হাতে দুই হাতে মাঝে সালাম ফিরে রইয়ে তা বই গই এলাই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হইছে সুসিদা দিয়ে এবার যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফি কিসসা যুলিয়াদিন মুসলিম মাঝে আছে হাদিস ইবা অনারা তৈরি হইবে এলা হাদিস ইমরান বিন হুসাইন মাঝে আছে এর বাদে আরো হাদিস মাঝে ওয়াসাল্লাম মিন থালাথিন ফাসাজাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে তিন হাতে সালাম এর বেলে এর বাদে সজদা সৌদি ওয়াকামা মিন ইসনতাইন ওয়া লাম ইতাশাহাদ সাহওয়ান ফাসাজাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহাতিন ওয়াজে তিন হাতে ওয়াজে মাঝে ত্যাগি ওই তাশা উচ্চ নবই তার মতো সুজা দিয়ে এন্দিল্লা আহাদিস কল সাবেত আছে ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদি যাসাহা ইজা সাহা আহাদুকুম ফালিয়াসজুদ সাজিদাতাইনি যদি হনিকে যদি নুমাল মা সাজিদা সুহু গজি দইলে এবার তো বলে দইলে এবার কি করিব ইজা সাহা আহাদুকুম নুমাল মা যে বল গজি দইলে ফালিয়াস সাজিদাতাইন তাহলে মানুষ এবার কি করিব দোয়া সাজিদা দিব তো সজিদা হত হত দিব ওলামা ইকরাম কল বয়ান গজি যদি নুমাল মা বেশ ওই দইলে জিয়াদা ওই দইলে হনক কাঁচি জিয়া শক ওই দইলে সালাম ফিরানোর বাদে সুসিদা দিব যদি নুমাল মাঝে সময় দইলে সালাম ফিরেবার আগত সুসিদা দিব আল্লাহু আলাম ইন ওলামা ইকরাম কল জিকি গজি আয়ানারে বয়ান গরির তিয়ার বাদে সুজুদ সাহু চিন্না চিদে মাঝে আছে কি করে সুজিদা করে এলা চিন্না চিদে মা করি বললা সাবিত হই একান্দি দাদা দেখে সলা তে সাহ মান নুমাল মাদে একান বেদ করি বলাই দিয়া নুমাল মাদে নাই মাথা নুমা সারে হাত ফাঁসরা হাত করি বলাই ফাঁসরা হাত গরত দিয়ে উড়ি বেশি মাঠে আর ফাইদিরি বই যাবি গই এত নুমাজি এবার মতো উড়ি বেশি মাঠে আর ফাইদিরিয়ে কেনারি উঠে ঠার ফাই তো এই কেনারি আন জিয়াদ হইব অমুমান তো আমার তা হারিত সালাম ফিরে আরে সজিদা দি ফেলাইব তাই ইয়া নুমাজ মাদা হনক কাঁচিত গড়াবার তো সে নুকসানে গিয়ে গই মাথা তাশা হত মাদার যা আদাতে এত হরি আর জোয়ান মাঝে ইবা হরি বললা বলি বোয়া ভর ন বইয়ে ঠিয়া গিয়ে গই ঠিয়াই বললা যদি করিব যদি ঠিয়াই যাবে গই খনিকে যদি ঠার করে দিয়ে দিলে মুক্তি দিয়ে করলে আঠা না এক করে উড়ি গিয়ে উড়ি যাবে গই বইবার করিব এই দিলে বই যাবে গই ঠিয়াইবার করিব এলে ঠিয়াই যাবে গই তাই ইয়ার বাদে তিন নম্বর মাঝে যা হাসলা আন্দুহু শক্কুন ফি জিয়াদতিন আও নুকসান নুমাজ মা শক হই কি বেশি নাকি কমই এই তিনি হালত মাঝে কি করা দেবো সুসিদা দিয়ে দেবো আয়নার তফসির সাথে বয়ান করবে আল হালত লোলা ইয়া আখওয়ানি ওয়া আহবাবিল কিরাম মিন আল আহওয়াল আল্লাতী ইউশরাউ লাহা সুজুদ আস-সাহু হালত আজ-জিয়াদা ফি আস-সালাহ কান যে নুমাজ মাঝে বেশ গরম জিয়ান ফলে আমি ইম্মা জিয়াদাতু আফআলিন আও জিয়াদাতু আকওয়াল আফআল মাঝে বেশিব ইয়া আকওয়াল মাঝে বেশিব আফআল মাঝে বেশি মাথালান كالقيام في محل القعود دره بو اخرر نو يتيغي غي اول قعود في محل القيام دره تي اخرر نو تيار بو يغي غي ان اللي افعل ما جدي او زياده مثلا ركوع او سجود كم انت دو سجود اگر اخرر غور ركوع غور اول ركوع دو اگر غلي ركوع دو اگر جين زياده يعني محسوس زياده اور يا سجود دو اگر اول تنغري غلي تي مالك غراوري সুযোগটা দেওয়া হবে। যদি দোয়া সুযোগ ওদের গোবে যদি হইলে এত মাঝে মুক্ত দিয়ে কল অনেকে টার করে দিয়ে ইয়ে নিজের মধ্যে টার হয়ে দিলে সজি দেব গরি ফেলা উড়ব আর ন করে দিলে রকাত বা বাতিল যাইব এইবারে গণনা দেব আরোগ্য এ রকাত গড়ি দেওয়া ফুরব যে নোয়াদুর ভিতরে রকাত আরোগ্য ফরি দেওয়া ফুরব আরোগ্য হইবার জায়গা মা ফরি দেওয়া ফুরি কাল্লা তুমি উড়ে গিয়ে গই আরোগ্য রকাত মা শুরু হইছ এটা সজিদাগ রাখি দিও তো কি করবা এ যা রকাত সজিদাগ রাখি দিবা রকাত এতবার গণনা দেব আরোগ্য ফরি দিবা তুলে আঘাত সজিয়া দেওয়া হবে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ান গিজি ফাইজা যাদা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফাইজা যাদা আর-রাজুলু আও নাকাসা ফি সালাতিহি ফালইয়াসজুদ সাজদাতাইনি ইবা মুসলিম শরীফ হাদিস তৈয়ার বাদে কল্লা জিয়াদা হদ্দি আন্দাজ নুমাদর কাইফিয়তরে বদলি গেলা নুমাদরে কাইফিয়ত কাইফিয়তরে বদলি গেলা যে কাইফিয়ত মা ফত্য হই নুমাদরে হে কাইফিয়ত বদলি গেল হে তা লাউলের কি গরা উরু হামহা সুসুদা দেয়া হই আল্লাহু আলাম তো যদি ইমামই দিলে মুনফর দিলে তো খেলা ফরত দিয়ে নোয়াজ দিলে এবারে খনকে টার করে দিয়ে এনে নিজে টার করে টার বুঝি দিলে এই জায়গায় ফুরিব দিলে যদি ইমামই দিলে খনকে টার করে দিয়ে দিলে জিয়ান টার করে দিয়ে সে আমাদের আয়জে ফুরিব আয়ান করিব দিলে আয়জে ফুরিব যদি আয় না ভারতে মশাল আদাত আদাত থেকে তো যেবার তাশাহুদ কথা তাশাহুদ রাওয়াল এবার ফুরিব না নবই তুই এবার করি করি হয়ে গিয়ে হয়তো আমাদের খনিকে চম্বি গজি দিলে মশাল মুক্ত দেব কেন সুবহানাল্লাহ হয়ে ইয়া আল্লাহ আকবর হয়ে ইয়া মাই হইন দিয়ে তসবিক মর পেন্দলা বলি চসবি মাই হেন্দলা বলি চসবি মাই হেন্দে এঙ্গে সেলে নর্মাল আত মাদে তালি দিব মর পেন্দে সুবহান আল্লাহ হবো আল্লাহ হবর হবো তো খোয়ার ইমামর তম্বি করে তো ইমাম তো কি গড়া ভরিব আজই ভরিব যদি আয় যাবার কাবর হয়ে দিয়ে দিয়ে আম্মা জিয়াদা আলা কোয়াল জিয়াদা আলা আকোয়াল মাসালান কি গজি নোমাদ মাঝে সুরা বেজগিরি হলে মাসাল আখারে দিলে হাতে মা সুরা হয়ে আর গোয়া সুরতুল ফাতিহা বা ধন্য সুরা খেরাত হয়ে দিলি হ্যাঁ তোমাদের বাচ্চা কী করা বলব সুসিদা দেওয়া বলব তো সুসিদা দেওয়া বলব ইয়া নোয়া মাঝে রুকুমাজ সুজা মাঝে কী করা বলে সুবহানুর বেল আদম সুবহানুর বেল আলা ভরা বলতে এটা সুরতুল ফাতিহা বলি বলে এবার মাঝে সুসিদা দেওয়া বলব কেলা এ বলি যে জিয়াদা আও খতা ফিল কেরা আনি ফিল আকোয়াল তাই আমার হারাত সানিয়া যিবা খম করি ফেলাই দেব খম করি ফেলাই দিয়ে সুরত যা সন্ধ্যা হলে মাথালান একখান চিজ গড়া ভরা হামা হয় এখন করে ফেলাই যদি রুকুনের দিয়ে দিলে ওনারা হই রুকুনের দিয়ে দিলে রুকুয়ের দিয়ে ফেলাই ইয়া সজিদার দিয়ে ফেলাই ইয়া কেয়ামের দিয়ে ফেলাই মাথা ফেলে আর খাতে মাঝে হ্যাঁ ইয়া আর আর খাতে মাঝে এত মাই বরাবর করে দিয়া পারবো এবার নবলে রুকুন ছুটি গেলে সুসজার দিলে খাম নেব রুকুন এবার আমার তো পুরা করি ইয়ার বাজে সুসজা দিয়া বেরিয়ে কাল্লা ইম্বা বেশি ইম্বা কমই দে এতাল্লা বলি আরে চলে পাই ওনারা সব যে হাল হতক দিনের মাঝে আছে থরক করলে সুসজা দেওয়া পরে কিনলে মা মাথালান তশাহুদুল আউ্বলি বা ন করে হ্যাঁ তশাহুদুল আউ্বল যদি ন করে দইলে আমা হা তশাহুদুল আউ্বল গরিবাল্লা করি বই দইলে গড়া করিব যদি বই দিয়ে গিয়ে দইলে হ্যাঁ তোমাদের বেতন তশাহুদুল আউ্বল ন করিয়ারে তিয়া যে করিব আমার তো সুসিদা দিয়া করিব কি বলি দে নোকসান গজি দিয়ে এবার সুরত এরিয়া নোকসান গজি দে হিবা সুরত আর গো দিবা তিন নম্বরের হাল আছে আর হাল তালেখা এবার শক কেন মানুষ এবার কি দূরে হাত তুজি একে তিনি হাত তুজি সদ্দূর এবার তো টানে চলিবে কি করিব মাথা দূরে হাত আমার শক হইয়ে এর হাত তুজি দিয়ে নাকি আছে দূরে হাত তুজি নাকি না করে শক হইয়ে তিনি মানুষ এবার তুই গড়া করবো এক হাত এতেবার গড়া করিব দূরে হাত এতেবার করে হারিব আখার তো সুসু দিয়ে দেওয়া করিব মাথা সারে হাত তুজি তিন হাত তুজি আমার শক হইয়ে তিন হাত তো একে আছে একই দিন ওরে বেনা করি আর হাত তুলে দেওয়া করিব আখারে তো আর মতো সুসু দেওয়া করিব কেউ সুসময় দিয়ে শক আহাদ কুমি সলাতে ফলাম যদি ওয়াহেদাতেন সল্লা ও এসনেতেন ইবে কেন রাহাত যে দুই রাহাত যে হইনে পারে ফলে যে আলাহা ও আহেদা ও ওয়াইদ আলম যদি সিনতেন ও সলাতা ফলে যে আলাহা এসনেতেন ইবা হাদিস মুসলিম মাই আছে রওয়াহুল ইমাম আহমদ ও তিরমিজি ও গায়রো তেলে বাইন আমরা আরা খেয়াল করি নুমাদ মাদি পেজ গুজি দরে সুসুজা দিয়া পারে নুমাদ মাদে খঙ্গুজি দরে সুসুজা দিয়া পারে নুমাদ মাদে সকলি দরে সুসুজা দিয়া পারে যদি মাথালান ওগ মামু ইমাম হয়েছে নোয়াসরের এবার তো শকই কি দৃঢ় হাতের মাদা লাহে কই নাকি তিন হাতের মাদা লাহে কই এম শকই দৃঢ় হাতের মাদা লাহে কই দেন একই তিন হাতের গান শকই থেলে দৃঢ় হাতের মাদা বেনা করিব দৃঢ় হাত ফুজি দিয়ে লপাই দিয়ে দূরে থেবার করিব বাগিব ফরি দিয়ে আমার তদের সুসুদের দেওয়া ফিরিব আল্লাহ আলম এ দূরে যে সুসুদের বাবতে বাইন যে সোয়াল হচ্ছি ইহানোর জ মাঝে ওনারা মতো হাত রইলাম আল্লাহ তবরক ওয়া তাআলা আর ওনারা বেগুনের বুদ্ধি বলা তফিক দিক ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।